وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় পূর্বের যে ধরে আমরা আলোচনা করছিলাম যে যাকাত না দিলে শাস্তি কি, আমরা দেখেছিলাম মধ্যজগতে শাস্তি এবং জাহান্নামে শাস্তি. শাস্তি আমরা শুনেছিলাম যাকাত যারা আদায় করে না তাদের শাস্তি কিয়ামতে কি হবে, কবরে কি হবে এবং জাহান্নামে কি হবে. আজকে আমরা দেখব যে যাকাত আদায় না করলে তার কারেন্ট শাস্তি দুনিয়াতে কিছু আছে কিনা. তবে একটা কথা মনে রাখবেন যে দুনিয়াতে যে শাস্তিগুলো আল্লাহ তাআলা দেন সেটা কিন্তু মানে একেবারে জরুরি না. জরুরি না মানে মানে শাস্তিটা যে দুনিয়াতে হবেই তা না, আখেরাতে শাস্তি এটা হবেই সিওর. কিন্তু কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এটা দিতে পারেন, এটা জরুরি না. কোন মানুষকে ঢিল দেওয়া হয়, ঢিল দেওয়া হয়, সে মানে পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, তাকে শাস্তি দেওয়া হয় না. শাস্তি কখন দেওয়া হয়? মরণের পরে. কিন্তু কোন কোন মানুষকে দুনিয়ার বুকে শাস্তি দেওয়া হয়. জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিনুযীকাহুম বাযাল্লাযী আমিলু. তার মানে কিছু আমলের শাস্তি, কারেন্ট শাস্তি দুনিয়াতে আসে. এখন যাকাত যদি কেউ না দেয় বা কোন সমাজ যদি যাকাত না দেয়, কোন দেশ যদি যাকাত না দেয়, তাহলে কি তার কারেন্ট শাস্তি দুনিয়াতে কিছু আছে? আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব. বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما منع قوم الزكاة الا ابتلاهم الله بالسنين. যখনই কোন জাতি যাকাত প্রদানে বিরত থাকে তখনই সেই জাতিকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেন. দুর্ভিক্ষ কাকে বলে? 76-এর মন্নন্ত পড়েছেন ইতিহাসে, অনাবৃষ্টি মানে বর্ষার সময় বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হল না, গ্রীষ্ম আর গ্রীষ্ম, আগামী বছরে আবার তাই, কোন কোন সময় এক বছর হয়, কোন কোন সময় বছরের পর বছর হয়। 7 বছর অনাবৃষ্টি হয়েছিল, কে বলতে পারবে? 7 বছর অনাবৃষ্টি, আজকে বাসামি আসেনি, উনি তো ঘুমাচ্ছেন। হ্যাঁ, 7 বছর এক টানা, বলুন তো, 7 বছর এক টানা অনাবৃষ্টি কারা মরে? ইউসুফ আলাইহিসসালামের আমলে। ইউসুফ আলাইহিসসালাম যখন ক্ষমতায় ছিলেন তখন। যাই হোক, তো এই যে অনাবৃষ্টি, আর অতিবৃষ্টি আছে, শাস্তি অতিবৃষ্টি আছে, অনাবৃষ্টিও আছে। তো অতিবৃষ্টি মানে বন্যা, বন্যাতে ধুয়ে নিয়ে চলে গেল সব, আর অনাবৃষ্টিতে ফল ফসল কিছুই হবে না। অনাবৃষ্টিতে যেমন অতিবৃষ্টিতেও পশু পক্ষীর সমস্যা হয়। ওই যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন, যখন আল্লাহ রাসূল খুতবা দিছিলেন তখন কি বললেন? ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, মাল ধন সব ধ্বংস হয়ে গেল। আর তখনকার মাল ধন কি? ওটা ছাগল, এই যে ধ্বংস হয়ে গেল না, ঘাস নেই, পানি নেই, কিভাবে বাঁচবে? তো আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয়। আল্লাহ রাসূল দোয়া করলেন, তো দোয়া করে নামাজ পড়ে বের হতে না হতেই দেখলাম মেঘ চলে এলো, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এমন বৃষ্টি যে আবার সেই ব্যক্তি বা অন্য ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হয়ে গেল, বৃষ্টি এমন যে শুরু হয়েছে যে বন্ধ না হয় সব ভেসে যাবে। আবার আল্লাহ রাসূল দোয়া করল, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, বৃষ্টি ধরে গেল। যাই হোক, তাহলে অতিবৃষ্টিও ক্ষতি, অনাবৃষ্টিও ক্ষতি। আমাদের দরকার যেটা আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন। হ্যাঁ, তো যাই হোক, যদি কোন জাতি যাকাত প্রদান না করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে পারেন। কারেন্ট শাস্তি সেটা কি? অনাবৃষ্টি। অনাবৃষ্টি যদি হয় তো জানতে হবে যে এদের জন্য যারা যাকাত প্রদান করেন, আল্লাহ তাআলা যে শাস্তি দিতেন সমস্ত পাপের শাস্তি। যাকাত না দেওয়ার থেকে তো বড় বড় পাপী আছে, তাই না? মুসলমানদের মধ্যে আছে, আবার মুশরিকরা আছে, আবার আবার মুশরিকরা তো মুশরিকরা তাও তো আল্লাহকে বিশ্বাস করে, তারপরে আরেক শ্রেণীর মুশরিক আছে যারা ভগবান বিশ্বাস করে, বহু বিশ্বরে বিশ্বাস করে, আবার এক শ্রেণীর মানুষ আছে যারা কিছুই বিশ্বাস করে না, তারা হচ্ছে নাস্তিক। তো এদেরকে শাস্তি দেওয়া দরকার কি না? আল্লাহ তাআলা শাস্তি দেন না, কিন্তু কাউকে চাইলে আল্লাহ তাআলা দিতে পারেন। এ জগতে শাস্তি দেওয়া জরুরি না, জরুরি কখন বা মানে একদম নিশ্চিত রূপে শাস্তি পাবে কখন, আখেরাতে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অভিমুখ করলেন এবং বললেন হে মুহাজির, ইয়া মাশাল মুহাজিরিন, হে মুহাজির দল। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর এসে মুহাজির তাই না, মক্কা থেকে মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, এদেরকে বলা হয় মুহাজির দল। তো বললেন হে মুহাজির দল, খামসুন নিজাব তুলি তুম বিহিন্না ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম হা, আর পাঁচটা বিষয় এমন রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে, আর আমি আল্লাহর নিকট পানাহ চাই যাতে তোমরা তা প্রত্যক্ষ না করো, মানে তোমরা থাকতে থাকতে সেই শাস্তি আসুক, আমি এটা চাই না, আল্লাহর কাছে পানাহ চাই। পাঁচটি এলে তোমাদের শাস্তি আসবে, সেটা কি বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম উত্তাউন ওয়ালাউ জা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ। যখনই কোন জাতির মাঝে প্রকাশ্যভাবে অশ্লীলতা মানে যৌন সংক্রান্ত যা কিছু আছে, আপনার ইব্রিজিং থেকে আপনি দেখবেন পার্কে যান, জড়াজড়ি করে বসে আছে, না হয় শুয়ে আছে, না হয় চুমু খাচ্ছে, আর না হয় গায়ে হাত, এখানে হাত, ওখানে হাত দিচ্ছে, আর না হয় প্রকাশ্যে আপনি দেখতে পাবেন কি হচ্ছে, মিলন হচ্ছে, সহবাস হচ্ছে, সমুদ্র তীরে পার্কে দেখতে পান না, পান না দেখতে পাওয়া যায়, আর আজকাল তো ইন্টারনেটে তো ঘরে বসেই দেখা যায়, কিন্তু সরাসরি আপনি পার্কে যদি যান, সমুদ্র সৈকতগুলোতে যান, সেখানে দেখবেন যে প্রকাশ্যে ব্যভিচার চলছে, প্রকাশ্যে অশ্লীলতা চলে এসেছে প্রেম ভালোবাসার নামে এবং মানবিক স্বাধীনতা, মনুষ্য স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে তারা ব্যভিচার চালিয়ে যাচ্ছে, অশ্লীলতার বন্যা তুফান চলে এসেছে। কি করে সামাল দেবেন, পরের তো দূরের কথা, ঘর কি করে সামাল দেবেন, সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে গেছে। ঘরকে সামাল দেওয়া যায় ঘরের ভিতরে বন্দি রেখে, কিন্তু ঘরের ভিতরে বন্দি রাখেন না, আপনার ছেলেকে রাখতে পারেন না, মেয়েকে রাখতে পারেন। আপনি ঘরে অনেক কিছু বললেন, ছেলে স্কুল গেল, মেয়ে কলেজ গেল, সেখানে কি শিখে এলো, কি পড়ে এলো, কার সাথে কি করলো, আপনি কি অত খবর রাখবেন, পারবেন, মহা মুশকিল। এই যে একটা তুফান, এই তুফান সত্যি এ যুগে খুব কঠিন, খুব কঠিন। আগের যুগে তাও ছিল, চাপাচাপি ছিল, এখন তো SMS, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আর ইউটিউব আর নেট ইন্টারনেট যা কিছু আসছে, এতে সর্বনাশ করছে এই তুফানে। কি বলছেন, যখনই প্রকাশ্যভাবে অশ্লীলতা দেখা যাবে তখনই সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। প্লেগটা পুরনো রোগ, প্লেগটা জানেন কোথায় হয়, এখানে গলা ফোলে, তারপরে আস্তে আস্তে মারা যায়, এটা ছোঁয়াচের রোগ, সমাজের রোগ আসবে, মারা যাবে। কি বলছেন, যে এমন রোগ আসবে যে রোগের নাম তারা তাদের পূর্বপুরুষদের মুখে শোনেনি, যেমন এইডস শুনেছিলেন কোনদিন, সন ফ্লু শুনেছিলেন কোনদিন, বার্ড ফ্লু শুনেছিলেন কোনদিন, তারপর কি কি সব রোগ সব শোনা ছিল না, এগুলো এসেছে কোথেকে, বিশেষ করে এইডস রোগটা, এইডস রোগটা করতে কি জন্য হয়, এই যৌনতার কারণে, এই উন্মুক্ত যৌনতার কারণে এইডস রোগ। এটা ইসলামের কথা না, এটা কারা স্বীকার করেছে, ওরাই স্বীকার করেছে, যারা ব্যাপকতা দিচ্ছে, যারা ব্যাপকভাবে ছড়াচ্ছে, যারা ব্যভিচারের স্বপক্ষে, যারা নারী স্বাধীনতার স্বপক্ষে, যারা যৌন স্বাধীনতার স্বপক্ষে, যারা জরায়ু স্বাধীনতার স্বপক্ষে, তারাই বলছে যে জরায়ু স্বাধীনতার ফলে এই রোগটা এসেছে, সেটা হচ্ছে কি, এইডস। এইডস থেকে বাঁচতে হলে তোমার জরায়ুকে হেফাজত করতে হবে, এটা তো আল্লাহর কথা, রাসূলের কথা তো বটেই, ওরা নিজেরাই স্বীকার করছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কি করেছিলেন, তিনি কি গায়েব খবর জানতেন না, ওহির মাধ্যমে, ওহি লব্ধ খবর তিনি বলেছেন, যখনই অশ্লীলতা ব্যাপক হবে তখনই তাদের মাঝে এমন রোগ আসবে যে রোগের নাম তারা বাপের কালেও শোনেনি। শোনেন এখন কত রকমের রোগ এখন আসছে। নম্বর দুই, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন, ওয়াশিদ্দাতিল মুনাতি ওয়া জুরিস সুলতানি আলাইহিম ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, যখনই কোন জাতি মাপ ও ওজনে কম দেবে। মাপ ওজনে কম দেওয়া কম বেশি দেওয়া আছে না নেই? দেওয়ার সময়ে কম দেবে, নেওয়ার সময়ে ঝুঁকিয়ে নেবে। তো সাধারণত ব্যবসায়ীরা দেওয়ার সময় কম দেয়, এবং দেওয়ার সময়ে কম দেওয়া যে কত রকম ট্যাকটিক্স, কত রকম ব্যবস্থা আছে সেটা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা। নিজে পাথর রেখে দেয়, তাহলে তো আপনি আপনি তো ওজনটা দেখতে পাচ্ছেন, কিন্তু ওজনটা যাতে দেখতে না পান, আপনার দৃষ্টিটাকে ফেরাবার কত রকম ব্যবস্থা আছে? আপনি তো ওজন দেখে নেবেন, কিন্তু এবার ওজনের মধ্যে মনে করুন 500 গ্রামকে 400-450 গ্রাম করা আছে, বাটখারা যেটা সেটা কম করা আছে, 1 কেজিকে 100 গ্রাম কম করে দেওয়া আছে, আপনি জানেন না কিছুই, কিংবা দাড়িটা ঝোকানো আছে আপনি জানেন না, ঠিক আছে কিনা, এতে চলছে। কিন্তু অনেক সময় ওজন ঠিক থাকে, কিন্তু আপনার দৃষ্টিটাকে ফেরাবার জন্য দৃষ্টি আকর্ষী বিভিন্ন ট্যাকটিক্স ওরা প্রয়োগ করে থাকে। আল্লাহ মুস্তান, অবাক লাগে ভাবতে, তার মানে ওজন দিচ্ছে, ওজন করে এমন ভাবে ইশারা করছে যে আপনি সেদিকে তাকাচ্ছেন না, এদিকে হয়ে গেছে কাজ। যুবতী মহিলা ওজন দিচ্ছে, সে এমন জায়গা খুলে রেখেছে যে আপনি ওজন কি দেখবেন, সেদিকে তাকিয়ে থাকবেন। আমাকে একজন এসে বলছে, হুজুর এই সর্বনাশ হয়ে কি ব্যাপার, বলছে আমি তো ওইদিকে তাকিয়েছিলাম, আমি ওজনে কম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো হবে, এরকম হয়, বিভিন্ন রকমের টেকনিক, মানে হারাম কিভাবে খাবো, পয়সা হলেই হলো, কি দেখার আমার প্রয়োজন নাই যে এটা আমার হালাল না হারাম, টাকার দরকার, খালি টাকার দরকার। তো এইভাবে যদি কোন জাতি ওজনে কম বেশি করে তাহলে তাদের শাস্তি কি? তাদের শাস্তি হল তাদের মাঝে দুর্ভিক্ষ আসবে, কঠিন খাদ্য সংকট দেখা দেবে, এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। শাসক গোষ্ঠী মানে সরকারের অত্যাচারের শিকার হবে। হ্যাঁ, কোন জাতির মধ্যে ওজনে কম বেশি দেওয়ার ফলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল? কোন জাতি ওজনে কম বেশি কোন জাতি দিচ্ছিল করছিল, যার জন্য খাস নবী, খাস এক একটা দাওয়াতে খাস, তাই না? কোন কোন নবীকে পাঠানো হয়েছে সেই সমাজের প্রচলিত ছিল সমকাম, কোন কোন জাতির মধ্যে পাঠানো হয়েছে যেখানে ছিল ওজনে কম বেশি দেওয়া কোন। হ্যাঁ, কে আহা, পেটে আসছে মুখে আসছে না। হ্যাঁ, লূত আলাইহিস সালাম সমকাম। হ্যাঁ, কোন নবী, কে? ঈসা আলাইহিস সালামের যুগে জাদু খুব, এর জাদু বলছি কি বলে, ডাক্তারি খুব ছিল, মানে ডাক্তার প্রভাব ছিল, এই জন্য তাকে দেওয়া হলো যে এইভাবে ছুঁয়ে দেবে আর ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? মৃত্যুকে, হ্যাঁ মৃতকে, সোয়াইব আলাইহিসসালামের যুগে ওজনে কম বেশি দেওয়া হতো, ওজনে কম বেশি করা হতো, তার জন্য তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছে জাতি ওজনে কম বেশি করলে দুর্ভিক্ষ হবে, কঠিন খাদ্য সংকট দেখা দেবে, এবং সরকারিভাবে তারা মাজলুম হবে, অত্যাচারিত হবে। বেশ, নম্বর 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু। যখনই কোন জাতি মালের জাকাত দেওয়া বন্ধ করে দেবে, মালের জাকাত যেভাবে দিতে হয় হিসাব করে জাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখনই সেই জাতির জন্য আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। তার মানে কি হবে? অনাবৃষ্টি। একটু আগে যেটা বলা হলো, অনাবৃষ্টি হবে। যদি অন্যান্য প্রাণীকুল না থাকত তাহলে তো পানি বৃষ্টি বন্ধই হয়ে যেত, কিন্তু আমরা বৃষ্টি হচ্ছে প্রকৃতির নিয়মে, বলছে প্রকৃতির নিয়ম হতেই থাকবে, কিন্তু এই তোর জন্য বৃষ্টি হয়নি, কার জন্য বৃষ্টি হয়েছে? এই যে গাছপালা, এই যে পশু পক্ষী রয়েছে, মানুষ ছাড়া বহু জীব রয়েছে, যদিও সমস্ত জীব কার জন্য তৈরি? মানুষের জন্য, এবং শুধুমাত্র মোমেনদের জন্য তৈরি, শুধুমাত্র মোমেনদের জন্য সৃষ্টি, আর মোমেনদের জন্যই এই পৃথিবী। যতদিন মোমেন থাকবে পৃথিবী থাকবে, মোমেন শেষ পৃথিবী ধ্বংস। তাহলে বৃষ্টি হচ্ছে কাদের জন্য? ওদের জন্য, তোদের জন্য না। যদি এরা না থাকত তাহলে বৃষ্টি বন্ধ করে দেয়, যেহেতু তোমরা আল্লাহর হক আদায় করো না, আল্লাহর যে মাটি থেকে, ভূমি থেকে, পৃথিবী থেকে যে সমস্ত বস্তু তোমাদেরকে দিয়েছেন তার জাকাত আদায় করো না। নম্বর 4, لم ينقضوا عهد الله وعهد رسوله الا سلط الله عليهم عدوا من غيرهم فاخذوا بعض ما في ايديهم. যে জাতি আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি কি? আমরা আল্লাহর সঙ্গে আমাদের জন্মের আগে এক প্রতিশ্রুতি করেছি, আল্লাহর সঙ্গে একটা প্রতিশ্রুতি করেছি, ওয়াদা দিয়েছি আল্লাহকে আমাদের জন্মের আগে, কি বলুন তো সেটা? বাদশা মিয়া, আজকে আপনি তো চুপচাপ দেখছি, কি ব্যাপার? আমাদের জন্ম, আমাদের সৃষ্টি হওয়ার, আমাদের জন্ম হওয়ার আগে আমরা আল্লাহকে একটা প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিটা কি? আল্লাহ তাআলা রূহ আকারে যখন আমরা ছিলাম রুহের জগতে, আল্লাহ তাআলা আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়ে আলাস্তু বি রব্বিকুম কালু বালা, আমরা ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি এবং মেনে নিয়েছি, স্বীকার করেছি যে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক। মনে আছে? মনে রেখো, না হলে কেয়ামতে যেন বলো না যে আমাদের কথা মনে ছিল না। এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের বহু প্রতিশ্রুতি আছে, বহু ওয়াদা আছে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত দেবেন। তাহলে আমাদের ওয়াদাটা কি? যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। তাহলে আল্লাহর ওয়াদা হল যে শিরিক করবে না, আমি তাকে জান্নাতে দেব। আল্লাহ আল্লাহ রসুলের বহু প্রতিশ্রুতি আছে, শরীয়তের মাধ্যমে সমস্ত প্রতিশ্রুতি আমরা জানতে পারি এবং মানতে পারি। যদি আমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করি তাহলে কি হবে? তাহলে হবে বিজাতি শত্রুদল ক্ষমতাসীন হবে, বিজাতীয় শত্রুদল ক্ষমতাসীন হবে। তার মানে আপনি মুসলিম, তাহলে অমুসলিম আপনাদের উপরে ক্ষমতা পাবে। বুঝতে পারছেন শাস্তিটা কিসের শাস্তি? অমুসলিম বিজাতি আপনার উপরে ক্ষমতাসীন হবে যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের। এই জন্য আমরা এইসব হওয়ার কারণ কি? আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি, সহজ কথা, সহজ কথা, কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে বলে আমাদের এই অবস্থা। তো সেই কথাই এখানে, যারা তাদের মালিকানা ভুক্ত বহু ধন সম্পদ নিজেদের কুক্ষিগত করবে, লুটে নেবে মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে সব লুটে নেবে। কখন? যখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বা নেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করব। প্রতিশ্রুতি আমরা রাখতে জানি না, কেন হচ্ছে, কেন যুদ্ধ বিগ্রহ, কেন মুসলমানরা মার খাচ্ছে, কেন ধ্বংস হচ্ছে, কেন বিজাতির। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে যে বিজাতি কোন শত্রু মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। মুসলমানদেরকে ধ্বংস করবে কারা? তাদের নিজেদের, নিজেদের ভিতরকার শত্রু, নিজেদের ভিতরকার শত্রুরাই আপোষে লড়ে ধ্বংস হবে এরা। আর সেটাই হচ্ছে, যদিও পিছনে আছে অমুসলিম শত্রু যাদের হাত আছে, কিন্তু সরাসরি দেখবেন এরাই আপোষেই লড়ছে, ধ্বংস হচ্ছে। নম্বর পাঁচ, ওমা আলম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহ ওয়াইতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। হুজুর, তাহলে পরে এই যে আপোষে ধ্বংস হয়ে মরছে কেন? আপোষে ধ্বংস কেন হচ্ছে? মুসলমানরা কেন বোঝে না, কেন মানে না? পাঁচ নম্বর শাস্তি দেখুন, যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব বিধান অনুযায়ী দেশ শাসন করবে ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহদ্বন্দ্ব, আপোষে দ্বন্দ্ব অবস্থায় রাখবেন। তাহলে এবারে আপোষে দ্বন্দ্ব হওয়ার কারণ কি? যেহেতু আমরা কিতাবকে মানি না, আর কিতাবকে মানি তো সেই রকম ভাবে মানি। প্রথমেই দেখেন যে প্রথম বড় বড় দ্বন্দ্ব দুটো, এই কিতাব সেই কিতাব কি না? আমাদের কিতাব কি? কোরআন। এই কোরআন কি সেই কোরআন বাদশা, নাকি এই কোরআন বিকৃত, সাহাবারা উল্টো পাল্টা করে লিখেছেন কোরআন? মুসলমানদের, মুসলমান নামধারী এক শ্রেণীর মুসলমান আছে সংখ্যায় অনেক, তারা মনে করে এই কোরআন সেই কোরআন নয়। বলতে পারবেন তারা কারা? শিয়ারা চলছে, শিয়া সুন্নি দ্বন্দ্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চলছে, বিরাট আকার ধারণ করেছে, আর সেই ফাঁকে শত্রুরা মজা লুটছে। সেই ফাঁকে শত্রুরা মজা নিচ্ছে। আর একটা হাদিসটি কেশনেরই বলেই আমরা শেষ করে দেব, এটা হচ্ছে ইবনে আব্বাসের হাদিস, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন বিখামসিন, পাঁচটির বিনিময় হলো পাঁচটি। কাল ইয়া রাসূলুল্লাহ ওমা খামসুন বিখামস, পাঁচটির বিনিময় পাঁচটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা নাকাযা কওমুন আলাহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুহুম, যখনই কোন জাতি অঙ্গীকার ভঙ্গ করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তখনই তাদের উপরে শত্রুকে আধিপত্য, তাদের শত্রুকে আধিপত্য দেওয়া হবে। নম্বর দুই, ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিমুল ফাকর, যখনই আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে দেশ পরিচালনা করা হবে, তখনই আল্লাহ তাআলা তাদের মাঝে দারিদ্র আনয়ন করবেন। দারিদ্র আনয়ন করবেন মানে অভাব অনটন, অভাব মিটবে না, খাই খাই খাই খাই, চাই চাই চাই চাই, অভাব। কিসের শাস্তি? আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান পরিচালনা দিয়ে দেশ পরিচালনা করলে। ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশা ইল্লা ফাশা ফীহিমুল মাউত, আর যখনই কোন জাতির ভিতরে অশ্লীলতা ব্যভিচার ব্যাপক হবে, তখনই তাদের মাঝে মৃত্যু ব্যাপক হবে। মৃত্যু মানে এই যে আজ কত রোগ, এর সে কত লোক মারা যাচ্ছে যৌন ঘটিত ব্যাপারে, কত রকমের রোগ হচ্ছে আর তাতে কত লোক মারা যাচ্ছে। ওয়ালা তাফাফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাত ওয়া উখিদু বিসিনিন, আর যখনই ওজনে কম বেশি করা হবে, তখনই কি হবে? অনাবৃষ্টি আসবে, তখনই ফল ফসল কমে যাবে। ওমা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতার, আর যাকাত যখনই বন্ধ করবে দেওয়া, তখনই তাদের মাঝে অনাবৃষ্টি দেখা দেবে। হাদিসে অর্থ প্রায় কাছাকাছি। তাহলে বোঝা গেল দুনিয়াতে শাস্তি রয়েছে যাকাত না দিলে। অতএব ইসলামের অর্থনৈতিক কাঠামো, মুসলিমদের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করে তোলার জন্য যাকাত আদায় করতে হবে আমাদেরকে। হৃদয় উন্মুক্ত করে সঠিক হিসাব করে যাকাতের মাল সঠিক হকদারের কাছে, দেখেন কি বুঝলেন, হৃদয়কে উন্মুক্ত করতে হবে, সঠিক হিসাব করতে হবে, আর যাকাতের মাল যেটা হবে সঠিক হকদারের কাছে পৌঁছতে হবে। দায়িত্ব শুধু এক জায়গাতেই না, যেমনি সঠিকভাবে আদায় করবেন, আদায় করবেন কাকে, দেবেন কাকে, সেটাও যেন সঠিক হয়। দিয়ে দিলাম বাস, না খবরদার, এই ব্যাপারে সর্বজ্ঞ অন্তর্যামী আল্লাহকে ফাঁকি দেওয়ার অপচেষ্টা করবেন না। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, অবশ্যই জানেন। সকল ধনীরা যদি সঠিক নিয়মে যাকাত আদায় করত, তাহলে মুসলিমদের মধ্যে কেউ ভিখারি থাকত না, থাকত নাকি? না, মুসলিম সমাজে ভিখারি থাকত না। সভ্য সমাজে ভিক্ষুক নজরে আসলে অসভ্য লাগে, অশোভনীয়। সত্যি বহু জায়গাতে ভিক্ষা বৃত্তি, ভিক্ষা করা নিষেধ, কিন্তু ভিক্ষা করা নিষেধ হওয়ার আগে যাতে ভিক্ষা না করতে হয় তার চেষ্টা করতে হবে না, হবে না? সেটা না করে তুমি ভিক্ষা করতে মানা করছো, তার খাবে কি, না খেয়ে মরবে? কিন্তু আপনি যদি সেই মাল হকদার পর্যন্ত পৌঁছে না দেন, তাহলে সেই সভ্যতা রাখা সম্ভব হবে না। আপনাদের অনেকে জানেন মাদ্রাসাগুলোকে বলছে ভিখেরি বিদ্যা, কারণ এই বিদ্যা শিখতে হলে ভিক্ষা করতে। আপনারা নেটে দেখেছেন গত কাল না পরশুতে বাংলাদেশের এক জায়গায় গিয়ে এক ছেলে ছোট্ট বাচ্চা চেক কাটছে, কি ব্যাপার বলছে, আমাকে তাহফিজ মাসে পড়িতে আদায় করতে এসছি, ছোট ছোট বাচ্চাদেরকে চেক ধরিয়ে দিচ্ছে, থলে ধরিয়ে দিচ্ছে আদায় করার জন্য, মুষ্টি আদায় করার জন্য। আমি দেখলাম দেশে গাড়ি নিয়ে যাচ্ছি, ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, একটা মুরগির এক হাতে প্রায় পাঁচ সাত কেজি চাল নিয়ে দাঁড়িয়ে আছে, হাত তুলছে, কি ব্যাপার, দাঁড়াও, গাড়ি দাঁড়ালাম, বলছে আমরা জি মুষ্টি আদায় করতে গেছিলাম। কোন মাদ্রাসা? বললো অমক গ্রামের মাদ্রাসা। চল, গাড়িতে উঠিয়ে নিয়ে মাথায় নামিয়ে দিলাম, দোয়া দিল খুব, আসুন ভিতরে আসুন। এই ছোট ছোট বাচ্চা, এদেরকে এই যে ভিক্ষাবৃত্তি শেখানো হচ্ছে, এদের যে ভিক্ষা নয় সেটা বোঝানো মুশকিল আছে, কিন্তু ওরা বলছে ভিখিরি বিদ্যা। ভিখিরি বিদ্যা ভিখিরি বানিয়েছে কারা? ভিখিরি তো তোমরাই বানিয়েছ, যাদের কাছে হাত পেতে ভিক্ষা নিতে হয় তাদেরকে লজ্জা লাগে না, তারা তো মাদ্রাসায় গিয়ে দিয়ে আসতে পারে, এটা তো দরকার ইসলামে, নাকি দরকার নাই? ভাবছে কয়েকটা আলেম আর হাফেজের পেট চালানোর জন্য এগুলো করা হয়, ভুল কথা, মিথ্যা কথা। ইসলামকে বাঁচানোর জন্য দরকার আছে না নেই? যদি এগুলো না থাকতো ইসলামে কয়টা আলেম তৈরি হতো, হাফেজ তৈরি হতো, ইসলাম কিভাবে বাঁচত? যেসব দেশে এগুলো নেই, কমই মাদ্রাসা যেগুলো বলা হচ্ছে, যেসব দেশে কমই মাদ্রাসা নেই, সব সরকারি মাদ্রাসা, সেগুলোর অবস্থা কি অবস্থা বুঝতে পারছেন? সৌদি আর কথা আলাদা, সৌদি আর কথা হচ্ছে যে এখানে সরকারিভাবেই ইসলামী মাদ্রাসা আছে, দিনী মাদ্রাসা আছে, কিন্তু যেসব দেশে নেই, যেসব দেশে দিনকে পছন্দ করা হয় না, সেসব দেশে এসবগুলো চলবে কি করে? ভিখারি তোমরাই বানাচ্ছ, আর ভিক্ষা করতে গেলে তোমরাই বদনাম করছো, এর জবাব দিতে হবে কালকে আমতে ইনশাআল্লাহ। ভিখিরি বিদ্যা, ছেলেকে ভিখিরি বানাবে না, বিদ্যা বানা এই বিদ্যা শেখাবে না, কেন ভিখিরি বিদ্যা। আর একটা ভিখিরি বিদ্যা হওয়ার কারণ হচ্ছে যে এই বিদ্যা শিখে চাকরি পাওয়া যায় না। অবশ্য বাংলাদেশ ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে এই বিদ্যা শিখে কোন চাকরি, মানে চাকরি বলতে সেরকম বড় চাকরি, সরকারি চাকরি পাওয়া যায় না। তার জন্য ভিখিরি বিদ্যা শিখে কোন লাভ নেই, ভিক্ষা করতে হবে, ওই আবার গিয়ে মাদ্রাসায় চেক হাতে করে আদায় করে বেড়াতে হবে। ভিখিরি এরাই বানাচ্ছে আর এরাই উল্টে বদনাম করছে তোমরা ভিখারি। চোর এরাই বানাচ্ছে, উল্টে চোর বলে বদনাম করছে এরাই। আপনি যদি সেই মাল হদ্দার পর্যন্ত পৌঁছে না দেন তাহলে সেই সভ্যতা রাখা নিশ্চয়ই সম্ভব হবে না। আপনার সেই মহান আল্লাহর প্রশংসা করা উচিত যিনি আপনাকে জাকাত আদায়কারী রূপে দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার, আপনি জাকাত আদায় করতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন থাকলেন জাকাত আদায় করলেন না, তাই না? কেন? জাকাত আদায় করার মতো সম্পত্তি হয়নি। আসে আর বিলি করে দেন, আসে আর বিলি করে দেন, সেরকম সম্পত্তি নেই। আপনার প্রশংসা, আল্লাহর প্রশংসা করা উচিত যে আপনি জাকাত দিতে পারছেন। আল্লাহকে এমন ভাবে তৈরি করেন যে আপনাকে জাকাত নিতে হচ্ছে, এটা শুকরিয়া আদায় হয় না, মন থেকে শুকরিয়া আসে না, আলহামদুলিল্লাহ আমি দিতে পারছি, নিজের পকেট থেকে দৌড়া খেতে হিসাব করে যদি আল্লাহর হকটা দিই, এটা কি কম শুকরিয়া কথা? আমাকে তো জাকাত নিতে হয়নি, যেতে হয়নি কোথাও, কত যে লাঞ্ছনা আছে জিজ্ঞেস করে দেখো। যারা মাদ্রাসায় পড়ছে, একটা বই কেনার জন্য কিছু টাকা দেবেন বই কিনব, মাদ্রাসায় আমি দেখেছি আমাদের সাথীরা, আমার নিজের কথা নাইবা বললাম, সাথীরা দেখেছি মাদ্রাসায় পড়ত, ছুটির দিনে চলে যেত আদায় করতে, আদায় করে নিয়ে আসত, কেউ নেই ঘরে, কেউ নেই, মা নেই, মেতিম, কোথায় খাবো, কিভাবে চলবে, সাবান কিভাবে কিনব, তেল কিভাবে কিনব। আল্লাহ আকবার। আমি এক শিশুর কথা জানি, সে মাদ্রাসায় পড়তে এসছে, 13-14 বছর বয়স, শিশু তো বলা হবে না, কিশোর। সে বলছে লুঙ্গির দরকার, ছোট ছোট লুঙ্গি, ডল, ডল বুঝেন তো আপনারা, সুতি নয়, ডলের কাপড়, সুতি থেকে সস্তা, সে সরসরে হয় যেটা, পলিস্টর জাতীয়, পলিস্টরও নয়। তো গে বাপকে বলছে পৌষ মাসে, অল্প জমির ধান অল্পই আছে, বাবা মাদ্রাসায় গেছি, দুটো লুঙ্গি লাগবে, লুঙ্গি পরতে হবে। হ্যাঁ বাপ ঠিক আছে, জমির ধান ওই সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে ছেলেকে দুটো লুঙ্গি কিনে দিল। সেই লুঙ্গি দুটো নিয়ে এসে মাদ্রাসায় পড়তে গিয়ে ব্যাটারি তুলতে গিয়ে ব্যাটারির অ্যাসিড ওই নতুন লুঙ্গির উপরে পড়ে গেল। সেই ছেলের যে কি কান্না, কেন তুমি কাঁদছ, লুঙ্গিটা নতুন লুঙ্গি পুড়ে গেল, বাপকে কত কষ্ট দিয়ে, মাত্র সামান্য ধান ছিল বিক্রি করে সে আমাদের লুঙ্গি কিনছে দুটো মাত্র। এইসব ছেলেদেরকে দেখার কেউ নেই, সমাজ তাকিয়ে দেখে না যে এইসব ছেলেদেরকে উৎসাহিত করতে হবে, পড়তে হবে, পড়াতে হবে। কত কষ্ট, যারা হাত পেতে আদায় করে নিয়েছে তারা নিজেদের ওই তেল কাপড় জোগাড় করে, তাদেরকে দেখার কেউ নেই। এরা বলছে ভিখিরি বিদ্যা, আল্লাহর কাছে জবাব দিতে হবে সমাজ, তুমি পারবে না বাঁচতে। অতএব আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আপনাকে আল্লাহ জাকাত আদায়কারী বানিয়েছেন, জাকাত গ্রহণকারী না। যদি আপনাকে জাকাত গ্রহণ করতে হতো, জাকাত গ্রহণে যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনা সহ্য করতে হতো, কত রকমের কথা শুনতে হয়, সেই কথা যদি আপনাকে শুনতে হতো তাহলে আপনি কি করতেন ভেবে দেখুন, জেনে রাখুন। এ মাল আপনি উপার্জন করলেও তা এসেছে কিন্তু আল্লাহর তরফ থেকেই। ভেবে দেখুন যে আপনার মতো বহুজনে একই চেষ্টা করেও আপনার মতো মাল সঞ্চয়ে সক্ষম হয়নি, একই কাজ করছে কিন্তু পাচ্ছে না। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহর তৌফিক আপনি লাভ করেছেন, আপনি বরকত পেয়েছেন, কেউ পায়নি, আপনি বরকত পাচ্ছেন কিন্তু আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন, এটাই হচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে কোণঠাবোধ ও কার্পণ্য করবেন না। তার দেওয়া মাল সবটা চাননি, তিনি যদি সবটা চাইতেন তোমরা কাফের হয়ে যেতে, অস্বীকার করতে, কিন্তু মাত্র সামান্য চেয়েছি, যেটুকু দিয়েছি তার সামান্যই চেয়েছি। আর অবশ্যই এই কারণের মতো হবেন না যে অকৃতজ্ঞ হয়ে বলেছিল ইন্নি উতিতু আলা ইলমিন ইন্দি, যখন বলা হলো আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন, অতএব সেই দেওয়ার মাধ্যম থেকে তুমি মানুষকে দান করো, মানুষকে অনুগ্রহ করো যেমন আল্লাহ অনুগ্রহ করেছেন, না তোমার নিজের নাসিব, তোমার নিজের অংশ তুমি ভুলে যেও না। ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু সে কি বলল, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, হে তো আমার নিজের জ্ঞান বলে নিজের বুদ্ধি বলে আমি এত সম্পদ কামাই করেছি, আমি কেন দেবো আল্লাহর রাস্তায়? চলে এসেছে নিতে, চাষ করে গেছিল, টাকা জমা রেখে গেছিল দিতে হবে, কত রকমের কথা। আর তুমি তুমি তোমার জমিতে সম্পদ তুমি পাগলের মতো ধানগুলোকে ছড়িয়ে দিয়ে এলে, কে সেই সম্পদ বর্ধিত করেছিল, কে কে তোমার সেই ধান উদ্গত করে, কে তোমাকে এত ফল ফসলে একটা শীষে একশোটা দানা তৈরি করে কে দিল সেটা ভুলে গেলে? তুমি মানুষকে দেখছো, মানুষের সৃষ্টিকর্তাকে দেখছো না? এই মানুষ এসেছে তারই হক নিতে, যে তোমাকে এক দানার ভিতরে একশোটা দানা বানিয়ে দিয়েছে। অতএব কার্পণ্য তুমি করো না, তুমি ভাবো, দেখে ভেবে দেখো, আর কারণের মতো বোঝো না, খবরদার, যে তুমি মনে করছো যে আমি আমি নিজের বলে চাষ করেছি, আমি নিজের বলে উপার্জন করেছি, খবরদার না, তাহলে কারণের মতো অবস্থা হতে দেরি লাগবে না। আপনি আল্লাহর প্রশংসা করুন, যাকাত আদায়ে তৎপর হন, এবং আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি তা আপনার নিকট থেকে কবুল করেন আর আপনার ধনমাল ধ্বংস না করে দেন। কারণ ফেরেশতার দোয়া আছে, আল্লাহ তুমি দাতাকে বর্ধন দাও আর কৃপণকে ধ্বংস দাও, তুমি যেন সেই দলভুক্ত না হও, আপনি যেন সেই দলভুক্ত না হন। আমরা কামনা করি, আপনিও কামনা করুন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।